السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وراودته التي في هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك، قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يحب الظالمون. قرآن الكريم সূরা ইউসুফের থেকে তাফসীর হচ্ছিল। আজকের আলোচনা এই সূরার 23 নম্বর আয়াত থেকে। আগের আলোচনায় ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে মিশরের এক ব্যক্তি কিনে তার স্ত্রীকে বললেন যে একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, হতে পারে আমরা তাকে আমাদের সন্তান বানিয়ে নিব অথবা আমাদের কোনো উপকারে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স এভাবে 18 বছর পৌঁছে যায় এবং সেখানে তিনি সুন্দরভাবেই লালিত পালিত হচ্ছিলেন। এর রহস্য আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তাকে দিয়ে একটা বড় দেশের কাজ নেয়া, রাষ্ট্র পরিচালনার কাজ আল্লাহ তাআলা তাকে দিয়ে নেবেন। এজন্য প্রশিক্ষণের বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে এজন্য মিশরের একজন বড় সরকারি কর্মকর্তার বাড়িতে পৌঁছে দিলেন এবং তার সংসারের এবং জমিদারিত্ব সবকিছুই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দায়িত্বে অর্পণ করলেন। এভাবেই তিনি রাষ্ট্র পরিচালনার সকল কাজকর্ম শিখতে থাকলেন। নবীদেরকে এবং মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, বিশেষ করে যাদের যে বড় কাজ আল্লাহ তাআলা নিতে চান তাদেরকে বড় ধরনের পরীক্ষা করেন। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এবারে কোরআন করিম বলছে রাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই মহিলার ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই মহিলা তাকে তার নিজের দিকে আকৃষ্ট করার জন্য ফুসলাল। ওয়া গাল্লাকাতিল আবওয়াবা, এবং দরজাসমূহ বন্ধ করে দিল। ওয়া ক্বালাত হাইতা লাক, এবং সে বলল যে এসে পড়ো। আলা মাআদাল্লাহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর আশ্রয়ে যাচ্ছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আমার রব আমার সুন্দর ব্যবস্থা করেছেন, আমাকে সুন্দর সম্মানজনক অবস্থায় রেখেছেন, এক্ষেত্রে আমার এই অন্যায় করা ঠিক হবে না। ইন্নাহু লা ইউহিব্বুজ লা ইউফলিহুজ জালিমুন, জালিমরা কখনো সফল কাম হতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সোজা বলতে পারতেন যে মিশরের যেই লোকটা তাকে ক্রয় করলো তার স্ত্রী তাকে ফুস দিয়েছিল, সেভাবে না বলে এভাবে বলা হচ্ছে ইউসুফ যে মহিলার ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই মহিলা। এ দ্বারা বুঝাচ্ছেন যে পরীক্ষাটা একটু কঠিন, কারণ যার সঙ্গে ওঠা বসা, যার ঘরে থাকা, সবসময় যার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তার একটা আবেদনকে প্রত্যাখ্যান করা এটা কঠিন। এই হিসাবে জুলাইখা সে নিজেও সুন্দরী ছিল, আবার অগল্লাকাতিল আবওয়াব সব দরজাগুলো বন্ধ ছিল। তাফসীরে লেখে মূলত এটা একটা প্রাসাদ ছিল যার সাতটা স্তর ছিল, এই সাতটা দরজাকে বাহিরের থেকে বন্ধ করানো হল, দুনিয়ার সমস্ত প্রতিবন্ধকতা বাধা বিপত্তি কিছুই ছিল না, সবগুলোই থেকে মুক্ত ছিল। এরপরে সে নিজের সাথে অপকর্ম করার জন্য আহ্বান করল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এক্ষেত্রে যেটা করলেন, কালা মাআদাল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইন্নাহু রব্বির দুইটা অর্থ হতে পারে, যে রব বলতে এখানে সাধারণ তার মালিককে বোঝানো হতে পারে, মিশরের যে মালিক তাকে কিনল, অথবা রব্বি বলতে আল্লাহকেও বোঝানো হতে পারে। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব, আমার মনিব অথবা আমার রব আল্লাহ, তিনি আমাকে সুন্দর ব্যবস্থা করেছেন, ভালো ব্যবস্থা করেছেন, আমি যদি এক্ষেত্রে অন্যায় করি তাহলে এটা জুলুম হবে, আর জালিমরা কখনো সফল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকেও জানিয়ে দিলেন, দুনিয়ার চতুর্দিকে অন্যায়ের আহ্বান থাকতে পারে, কিন্তু সেই সবগুলোর থেকে যদি কোনো ব্যক্তি বাঁচার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাতে পারেন। এই সবকের জন্যই মূলত আলোচনা করা। যেই মহিলার ঘরে ইউসুফ আলাইহিসসালাম লালিত বালিত হচ্ছিলেন, যার ঘরে তিনি বসবাস করছেন, সেই মহিলা তাকে আহ্বান করল, অন্যায় কাজের জন্য আকৃষ্ট করার চেষ্টা করল। ও যুবকেরা, তোমাদেরকেও যদি কোনো মহিলা এরকম আকর্ষণ করে, বুঝা গেল আরো একটা এখানে বিষয় যে মহিলাদের পক্ষ থেকে অন্যায়ের আহ্বানটা আগে আসে, এটা মনে রাখতে হবে। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মহিলাকে একবার কি করলো, ছেলেরা উলঙ্গ করে ফেলছিল, পত্রিকায় আপনারা দেখেছেন যে এই মেয়েকে ওখানে যাওয়ার জন্য বারণ করা হয়েছিল যে ওখানে ছেলেরা দুষ্টুমি করে, তুমি ওখানে যেও না, তারপরও সে ওখানে গেল। এরকম ভাবে আমাদের সমাজের প্রায় জায়গাতে যত অপকর্ম হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, এরকম ভাবে এসিড মারা হচ্ছে, এই সবগুলোর পিছনে মেয়ে লোকদের প্রথম কারসাজি থাকে। এই জন্যই তো ইসলাম বলেছে পর্দায় চলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম দিয়েছেন এজন্য, যাতে করে ওদের দিকে দৃষ্টি না পড়ে, নজর না পড়ে। কোরআনের স্পষ্ট বিধান, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব করে নেয়, হিজাব করে নেয়, পর্দা করে নেয়। পর্দার বিধানটা আল্লাহ তাআলা দিলেন, ফরজ করে দিয়েছেন, কি জন্য, যাতে করে পুরুষদের নজর এদিকে না পড়ে। তেঁতুল দেখলে মুখে পানি আসাটা স্বাভাবিক, এই জন্য তেঁতুলকে পর্দা দিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার হুকুম দিয়েছেন, কোরআনে আরো বলা হয়েছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ্যে তোমরা ঘোরাফেরা করো না। এই জন্য পর্দার হুকুম, পর্দার হুকুম নারীদেরকে তার মর্যাদা খাটো করার জন্য না, নারীদেরকে তার দেয়ালে আবদ্ধ করার জন্য না, আমাদের দেশের মেয়ে লোকেরা ইসলামের উপরে যে সমস্ত বড় আপত্তি করে তার মধ্যে এটা একটা। ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়েছে, চার দেয়ালে আবদ্ধ করে দিয়েছে, চার দেয়ালে ইসলাম আবদ্ধ করে নাই। চার দেয়ালে আবদ্ধ করলে করেছে খ্রিস্টানরা, হিন্দুরা, অমুসলিমরা। এখন পর্যন্ত কোন হিন্দু মহিলা যদি একবার বিয়ে বসে স্বামী মারা যায়, মনে করুন 18 বছর 15 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হল, এরপরে তার স্বামী মারা গেল, এই মেয়ে জীবনে আর বিয়ে বসতে পারবে? এই মেয়ে খালি বিয়ে বসতে পারবে না, এতটুকুই নয়, এই মহিলা ওদের কোন অনুষ্ঠানে গেলে পরে এটা অচ্ছুতি হয়ে যাবে, কোন অনুষ্ঠানে যেতে পারবে না, ভালো মাছ মাংস খেতে পারবে না, তাকে সারা জীবন নিরামিষ খেতে হবে। চার দেয়ালে ইসলাম আবদ্ধ করলো, ইসলাম বলেছে স্বামী মরলে আরো যায় বিয়ে বসো, ইজ্জাত শেষ, এরপরে বিয়ে বসো। এমনি ভাবে একটা হিন্দু মেয়ে বিয়ে দিতে এই জমানায় কত কঠিন আপনারা জানেন। এই জন্য এই আধুনিক যুগেও, আগের যুগে মেয়ে লোকদের কবর দেওয়া হতো জীবন্ত, মেয়ে লোক হওয়াটাকে অপমানজনক মনে করা হতো, বর্তমানেও তার ব্যতিক্রম নয়। ইন্ডিয়াতে মাঝে মধ্যেই পত্রিকায় দেখা যায় ডাক্তারদের শাস্তি হয়, কি জন্য? ওরা যখন দেখে পরীক্ষা নিরীক্ষা করে পেটের ভিতরে যে সন্তান এটা মেয়ে, তখন ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে এটাকে ফেলে দেয়। জাহিনী যুগে জীবিত কবর দেওয়া হতো একরকম, আর বর্তমান যুগের এই জীবিত কবর হচ্ছে এইরকম, এটাও জীবিত কবর দেওয়া। কোরআনুল কারীম এটার প্রতিবাদ করেছে, কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের সেই কঠিন দিবসে মা বাপকে নয় জিজ্ঞেস করা হবে, ওই মেয়েকে যাকে জীবিত কবর দেওয়া হয়েছিল, বলো তোমাকে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল? কোরআন এই নারীদের রক্ষার জন্য পেটের ভিতর থাকা অবস্থার থেকে নিরাপত্তা দিচ্ছে, নারীদের জীবনের দুনিয়াতে আসার পরে প্রথম জীবন হচ্ছে মেয়ে, তারপরের জীবন স্ত্রী, তারপরের জীবন মা। কোরআনুল করিম এই তিনটা স্তর সম্পর্কে এত সুন্দর বিধান দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, কোন আইন এর সমতুল্য হতেই পারে না। মেয়েদের জন্য আল্লাহ কি বললেন, দুনিয়াতে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে হিন্দু ধর্ম এটাকে অপমানজনক মনে করে, খ্রিস্টান শয়তানদেরকে শয়তানের বোরকার মনে করে, বর্তমান আধুনিক যুগের মেয়ে মানুষেরা এটাকে একটা বোঝা মনে করে, আর কোরআন বলছে মেয়ে লোকদের সম্পর্কে মেয়ে সন্তান পুরুষ সন্তান মেয়েদের মতো না, তার মানে মেয়েরা বলতে পারতেন মেয়ে পুরুষের মতো না, এটা একটা ঘটনাক্রমে বলেছেন। মারিয়াম আলাইহিসসালাম ইতিহাস আপনারা জানেন, তার মা বাপ মান্যত করেছিলেন তাদের পেটে যে সন্তান আছে এটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসেবে দান করবেন, কিন্তু হল মেয়ে। আল্লাহর কাছে বলে হে আল্লাহ, আমি তো এমনি অবাত উনফা একটা মেয়ে সন্তান প্রসব করেছি, এখন এটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে কি করে দিতে পারি? আল্লাহ তারা বললেন ওয়ালাইসা যাকারুকাল উনসা, পুরুষ সন্তান নারী সন্তানের মতো না, তার মানে বলতে পারতেন একটা মেয়ে পুরুষের মতোই, তা না বলে বললেন কি ওয়ালাইসা যাকারুকাল উনসা, পুরুষ সন্তান নারীদের সমতুল্য নয়, বরং নারী অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে ভালো হতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তির তিনটা মেয়ে হল, যে ব্যক্তির তিনটা মেয়ে সন্তান হল, এই তিনটা মেয়ে সন্তানকে ঠিক মতো লালন পালন করল, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করল না যে আল্লাহ মেয়ে সন্তান দিচ্ছেন কেন বারবার, স্ত্রীকে পিটায় না যে কেন বারবার মেয়ে সন্তান জন্ম দিচ্ছ, স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় নাই। অনেক এই সভ্য সমাজের অসভ্য লোকেরা এগুলো করে, আর কোরআনুল করিম মেয়েদের মর্যাদা কত সুন্দরভাবে তুলে ধরছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির তিনটা মেয়ে হল এবং তিনটা মেয়েকে ঠিক মতো পড়াশোনা করালো, লেখাপড়া করালো, আদব শিক্ষা দিল, আল্লাহর হুকুম জানালো, এরপরে বিয়ে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মেয়ে সন্তানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে যাওয়ার সোপান হিসেবে আখ্যায়িত করছে। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, যে দুইটা মেয়ে হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হ্যাঁ দুইটা মেয়ের। আর একজন সাহাবী, তার হয়তো একটা মেয়ে ছিল, সে বললো ইয়া রাসূলুল্লাহ কার যদি একটা মেয়ে থাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হ্যাঁ যদি একটা মেয়েকেও সে এভাবে দিন শিক্ষা দেয়, ঠিক মতো লালন পালন করে এবং তাকে দিনদার ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতের মেহমান বানাবেন। মেয়ে সম্পর্কে এক স্তর, আমি সংক্ষিপ্তকারে বলছি। দ্বিতীয় স্তরে মেয়ে যখন বড় হয়ে যায় তখন হয় স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের প্রতি আল্লাহ তাআলা হক দিয়েছেন, তুমি যেরকম খাবে তাকে সেরকম খাওয়াবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমার জীবনে মেয়ে হচ্ছে তোমার জীবনের পোশাক, তুমি তার পোশাক, সে তোমার পোশাক। পোশাক যেমন অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তোমার জীবনের সঙ্গে একটা মেয়ের জড়িত হল, তুমি তার প্রতি খেয়াল রাখবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমার পোশাক, তুমি তার পোশাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মেয়ে যখন তুমি বিয়ে করলে তুমি তাকে পিটাইবে না, যেরকম ভাবে দাস দাসীকে পিটানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে উৎসাহিত করেছেন বিয়ে করার জন্য, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাজ্জ, হে যুবকেরা তোমাদের মধ্যে যাদের সুযোগ আছে, ক্ষমতা আছে বিয়ে করার মতো, ফালিয়াতাযাজ্জ, সে যেন বিয়ে করে নেয়। পার্কে ঘুরতে বলা হয়নি, ফালিয়াতাযাজ্জ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আহসানুল ফারাজ ওয়া আগাদুলিল বাসার, এই বিয়ের মাধ্যমে একদিকে তোমার লজ্জাস্থান হেফাজত করা হবে আর একদিকে চক্ষু হেফাজত হবে। ওয়া মাল্লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তির বিয়ে করার ক্ষমতা নেই, ফা আলাইহি বিসওম, সে যেন রোজা রাখে, লাগাতার রোজা রাখে। এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য বলা হচ্ছে। বিয়ে করতে গেলে মেয়ে কেমন মেয়ে দেখতে হবে, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়ে দেখে নাও। একজন আনসারী মেয়ের লোক বিয়ে করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার গায়ে রঙের ছিটা, এতে বোঝা গেল বিয়ের সময় কিছুটা রং টং লাগানো যায়। এখান থেকেই বোধ হয় গায়ে হলুদের অনুষ্ঠানের জন্ম। মূলত গায়ে হলুদের বর্তমান যে অবস্থা এটা কোন শরীয়ত সম্মত নয়, এটা একটা বিদআত এবং ইসলামের বিয়ে একটা ইবাদতের মধ্যে হারাম ঢুকানো হয়েছে। কতগুলো যুবতী মেয়েরা এসে কি করে, হলুদ লাগায়, গান গায়, নাচে, এরপরে এটা একটা বড় অনুষ্ঠান করে। যেই মেয়েগুলো তোমার গায়ে হলুদ লাগে, এই মেয়েগুলো কারা, এগুলো কোন বউ? একটা ইবাদতকে এমনি মানুষ গুনাহ করে, চোরে চুরি করে, ডাকাত ডাকাতি করে গুনাহ করে, এটা এক গুনাহ। আর আল্লাহর দেওয়া একটা বিধানকে, শরীয়তের একটা ইবাদতকে, বিয়ে একটা ইবাদত, নবীদের সুন্নাত, নবীরা বিয়ে করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমার একটা সুন্নাত। সুন্নাত মানে এখানে সুন্নাত নফল সুন্নাত এগুলো না, সুন্নাত মানে তরিকা, বিয়ে আমার তরিকা, আমার একটা সুন্না। যে ব্যক্তি বিয়ে করল না, বিয়ে করার ক্ষমতা থাক সত্ত্বেও, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। তিনজন সাহাবী আল্লাহ নবীর স্ত্রী আয়েশার কাছে গেছিল নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য, ইবাদত কেমনে করে নবী। তারা মনে করেছিল নবী সারা রাত্রে ইবাদত করেন, সারা জীবন রোজা রাখেন। অনেকে এই যুগেও সারা বছর রোজা রাখে একটা বুজুর্গি মনে করে, আবার গল্পও করে আমাদের পীর সাহেব হুজুর সারা বছর রোজা রাখে। আরে বেটা রোজা রাখা গোপন রাখ, অসুবিধা দেখি ভালো রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশার কাছে সাহাবীরা আসলো, কারণ স্ত্রীদের কাছে গেলে আসল খবর পাওয়া যায় কে কত বড় বুজুর্গি। মাঠে ময়দানে লেকচার দেওয়া খুব সহজ, স্ত্রীদের কাছে আসল খবর থাকে ভালো না মন্দ। সাহাবায়ে কেরাম গেলেন তিনজন সাহাবী আল্লাহর নবীর স্ত্রীর কাছে আয়েশার কাছে, নবীর চরিত্র সম্পর্কে বলো, নবী কেমন ইবাদত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বললেন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ কোরআন তো পড়ি। বললেন খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন। করে বলেন সুবহানাল্লাহ, হুবহু কোরআন। কোরআন হচ্ছে লিখিত দলিল, আল্লাহর রসুল হচ্ছেন বাস্তব কোরআন। তিনি রোজা রাখেন, মাঝে মধ্যে রোজা রাখেন, মাঝে মধ্যে নফল রোজা রাখেন না, মাঝে মধ্যে রাতের বেলায় তাহাজ্জুদের ইবাদত করেন, কিছুক্ষণ ঘুমান, আবার স্ত্রীদের কাছেও যান। সাহাবী তিনজন মনে করেছিলেন যে নবী তো খালি রোজাই রাখে, নবী তো সারা রাত্রে ইবাদত করতেই থাকে। এখন আমাদের দেশে অনেক আজগুবি কাহিনী আছে বইতে, অমুক বুজুর্গ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজর পড়েছেন, কিন্তু নবী তো পড়েন নাই, কোন আবু বকর ওমর পড়েন নাই। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল তুমি রাতের বেলায় ইবাদত করো, কিছুক্ষণ ঘুমাও, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, সূরা মুযাম্মিল, অর্ধেক রাত্র অথবা তার চেয়ে কমাও। আল্লাহ তাআলা বললেন কিছুক্ষণ ঘুমাও, কিছুক্ষণ ইবাদত করো। আল্লাহ রাসূল সেটাই করতেন, আয়েশা ওটাই বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী রোজাও রাখেন, কখনো রাখেন না, স্ত্রীদের কাছেও আসেন। ওই তিনজন সাহাবী মনে করলেন যে এটা তো আসলে বেশি একটা ধারণার চেয়ে কম হল, কান নাহুম তাকাল্লুহা, তারা তাদের ধারণার চেয়ে কম মনে করল। পরক্ষণই আবার নিজেদেরকে বুঝ দিল যে তিনি তো আল্লাহর রসুল, তার মানে কি তিনি কম করলেও চলবে, তার আগের পিছের গুণা সব মাফ করা, কাজেই তার তো বেশি ইবাদত করার দরকার নাই, আমরা তার চেয়ে বেশি করব। এই জন্য তারা হলফ করল। একজন বলল আম্মা আনা ফা উসাল্লি ওয়ালা আনামু, আমি সারা রাত্র নফল নামাজ পড়ব, কখনো ঘুমাবো না। আর একজনে বলল আম্মা আনা ফা আসুমু ওয়ালা উফতিরু, সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। আর একজনে বলল ফালা আতাযাব্বাজু, বিয়েও করবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, বললেন তোমরা কি সেই লোকগুলো, যেই লোকগুলো এই কথা বলেছ? জেনে রাখো আল্লাহর গোটা মাখলুকের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী আমি, আল্লাহর সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় আবেদ আমি, সবচেয়ে বেশি ভয় করি আমি, আমি রোজাও রাখি আবার মাঝে মধ্যে রাখি না, নফল রোজা, আমি স্ত্রীদেরকে বিয়ে করি, তাদের খোঁজখবর রাখি, আল্লাহর ইবাদত করি, নফল রোজা নামাজ পড়ি, আবার রাতে ঘুমাই, ওইটাই আমার সুন্নাহ। আর যে ব্যক্তি আমার এই সুন্নাহ থেকে সরে গেল সে আমার উম্মতই না। আর আমাদের দেশ দেখবেন এই বুজুর্গদের কাহিনী, 40 বছর, 50 বছর, 10,000 বছর, 50 বছর, 100 বছর ইবাদত করে, কোন কোন বইতে লেখা আছে অমুক বুজুর্গ 400 বছর পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছেন, গাছের লতা পাতা ডালপালা সব ওনার শরীরের ভিতর দিয়ে ঢুকে গেছে, এটা বুজুর্গ। আমি বলি এটা একটা আস্তা শয়তান, আর নলে ফেরেস্তা। কি জন্য? এটা যদি মানুষ হতো তাহলে মানুষের পেশাব পায়খানা আছে, এটা যদি মুসলমান হতো উজু গোসল করবে, নামাজ পড়বে, নামাজ পড়লে রুকু করবে, সেজদা করবে, দাঁড়াবে, রুকু সেজদা দাঁড়াইলে পরে গাছের লতা পাতা ঢুকতে পারে, তাহলে এটা কি আত্মা? একটা শয়তান মানুষকে গোমরা করার জন্য বুজুর্গ সেজেছিল, আর নইলে ফেরেস্তা হতে পারে, ভালো হইলে ফেরেস্তা নইলে শয়তান। আমার দেশে এই কাহিনীগুলো লেখা হয়, এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করেছেন, আমি সে কথা বলছিলাম, মেয়ে দেখার যে আল্লাহ রাসূল দেখলেন যে ওই গায়ে রং দেখা যাচ্ছে, বলে তুমি কি বিয়ে করেছ? বলে হ্যাঁ বিয়ে করেছি। বোঝা গেল বিয়ের মধ্যে বিশাল অনুষ্ঠান করার কোন দরকার নেই, হ্যাঁ বিয়ে প্রচার করার কথা আছে, অলিমা করার কথা আছে, কিন্তু একেবারে বড় হুজুর কি দিয়ে করে যেমন কোন জরুরিও না। আল্লাহর রসুলকে সাহাবি না জানায় বিয়ে করছেন, আল্লাহ রসুল জিজ্ঞেস করেন তুমি কি বিয়ে করছো নাকি, হ্যাঁ বিয়ে করছি। যাই হোক, আল্লাহ রাসূল বললেন যে দেখো আনসারি মেয়েদের চোখে সমস্যা থাকে, ভালো করে চোখ দেখে নিও, তাহলে বোঝা গেল দেখা যাবে। আর ও খাদিজা আছে তুনকাহুল মারআতুল আরবাঈন, মেয়েদেরকে বিয়ে করা হয় সাধারণত মানুষ চারটা বৈশিষ্ট্যের কোন একটা দেখে বা চারটেই দেখে, লেমালেহা, কেউ বিয়ে করে সম্পদ দেখে, মেয়েটা মালদার বাপ ধনী, এজন্য মেয়ে বিয়ে করলো, লেমালেহা মাল দেখে বিয়ে করে, অলে জামালেহা রূপ দেখে বিয়ে করে, রূপ সুন্দরী মেয়ে এদের বিয়ে করে, অলে হাসাবেহা উচ্চ বংশের বংশ দেখে কেউ বিয়ে করে, অলে দিনেহা আর কেউ দিনদারি দেখে বিয়ে করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিযাতিদ্দিন, তুমি দিনদারিকে দেখে বিয়ে করো, দিনদারিকে অগ্রাধিকার দাও, দিন আছে কিনা আগে ওটা দেখো, এরপরে অন্যগুলো থাকলে অসুবিধা নাই, দিনদারি এক নাম্বার, এরপরে সুন্দরী আছে, ধনী বড় লোকের মেয়ে তাও আছে, বংশীয় মেয়ে তাও আছে, অসুবিধা নেই, আগে দিনদারি দেখো। ফাজফার বিযাতিদ্দিন, আলোচনা করছিলাম যে মেয়ে সম্পর্ক, একদিকে মেয়ে, তারপরে হলো বিয়ে, স্ত্রী হয়ে গেল, স্ত্রীদের সম্পর্কে কোরআনের বিধান হাদিসও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়া সবকিছু সম্পদ নির্ভরশীল, কিন্তু দুনিয়ার যত সম্পত্তি, তোমার বাড়ি গাড়ি জমিদারি কলকারখানা, এই সবগুলোর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একজন সৎ নেককা দিনদার স্ত্রী পাওয়া, যে সবচেয়ে উত্তম সম্পদ। উত্তম স্ত্রীর বর্ণনা হাদিস আছে, বলতে গেলে আপনি এই শব্দ থেকে অনেক চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম স্ত্রীর মানে কি, যে দেখতে তোমাকে বাইরের থেকে আসলা, তোমাকে দেখলে সে আনন্দ দেয়, এরকম আল্লাহর ইবাদত করতে তোমাকে উৎসাহ যোগায়, রাত্রিবেলা তাহাজ্জুদ করতে উঠায়, না উঠলে পানি মারে চেহারায়, বলা হাদিসে যে উত্তম স্ত্রী হল সে যে কি করে রাতের বেলায় স্বামীকে তাহাজ্জুদের জন্য নামাজ পড়ার জন্য উঠায়, না উঠলে চেহারায় পানি মারে, আর উত্তম স্বামীও হচ্ছে সে স্ত্রীকে ইবাদত করার জন্য উঠায় এবং সে না উঠলে চেহারায় পানি ফিকে মারে। যাই হোক, এরপরে তৃতীয় স্তর মেয়ে লোকের জীবনে মা, সন্তান হয়ে গেলাম, মা হয়ে গেল, আল্লাহু আকবার, বুড়ি হয়ে গেলে স্বামী স্ত্রী, সেখানে আরো কথা আছে, প্রথম দিকে স্বামী স্ত্রী সম্পর্ক একরকম, এরপরে বুড়ো হয়ে গেলে আর সেই সম্পর্ক থাকে না, তখন আর মাওয়াদ্দা কোরআনে আছে, মাওয়াদ্দা তাওয়া রাহমা, তখন দয়া এবং করুণা এবং মাওয়াদ্দা মহাব্বতের আরেক রূপ নেয়। যৌবনে যখন বিয়ে করে তখন স্বামী স্ত্রীর মহাব্বত এক ধরনের, বুড়ো হলে স্বামী স্ত্রীর মহাব্বত আর একটা মহাব্বতের রূপ নেয়, তখন মায়া মমতা রূপ নেয়, এখন আরেকজনকে সাহায্য করে কাজের মধ্যে, বুড়ো হয়ে গেছে খেদমত করতে থাকে, এইভাবে স্বামী স্ত্রীর কথা বয়ন করা আছে। এরপরে মা, মায়ের কথা আল্লাহ তাআলা কত রকম আমি আগে আলোচনা করেছি, কোরআনুল কারীমে হাদিস শরীফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বয়ন করে, আল্লাহ রাসূল বয়ন করেছেন মায়ের হুকুম সম্পর্কে, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে মেয়ে লোকের জীবনে তিনটা স্তর, হয়তো মেয়ে, নতুবা স্ত্রী, নতুবা মা, নতুবা কবরে চলে যাবে, এই তিনটা স্তরে প্রত্যেকটা স্তর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এবং আল্লাহ রাসূল হাদিসে তাদের মর্যাদা উল্লেখ করেছেন, অধিকার উল্লেখ করেছেন। এই জন্য মনে রাখতে হবে, ইসলামের বিরুদ্ধে যারা অপবাদ দেয়, নারীদেরকে পর্দায় আবদ্ধ করে দিয়ে তাদের অধিকার হরণ করেছে, বানর গিয়েছিল শহরে, বানর শহরে গিয়ে দেখে বানরেরা রাস্তায় গাড়িতে চলে, প্লেনে উড়ে, এখন বান্দরেরা মিটিংয়ে বসলো যে আসলে সমস্যাটা কোন জায়গায়, মানুষ এত উন্নতি করলো আর তোমরা বানর গাছে ঝুলতেছ, পার্থক্য কোন জায়গায়। আধুনিক শিক্ষিত এক বানর উঠে বলল, পার্থক্য হল মানুষের ল্যাজ নাই, তোমাদের ল্যাজ আছে, এই ল্যাজটা কেটে ফেলে দাও তাহলে মানুষ হয়ে যাইবা, তোমরা উন্নতি করতে পারবা। আধুনিক বান্দরই একটা আবার তৈরি হলো, সেও চিন্তা করলো ঠিক আছে আমিও ল্যাজ কেটে ফেলবো, দুই বান্দর আর বান্দরই ল্যাজ কেটে বিয়ে করলো একজন আরেকজনকে। মুরব্বী বানররা নিষেধ করলো যে খবরদার এই কাজ করো না, ল্যাজ কাটলেও তুমি বান্দর, ল্যাজ থাকলেও বান্দর, ল্যাজ না থাকলে পর্যন্ত মশা মাছি কামড়াবে, তুমি ফিরিতে পারবা না, কে শুনে কার কথা। ল্যাজ কাটলো, আধুনিক বান্দরই হলো, এরপরে মশায় কামড়ায় মাছিতে কামড়ায় আস্তে আস্তে ধুপে দিকে মরল। ঠিক এরকম ভাবে আমাদের দেশের মেয়ে লোকেরা চিন্তা করলো যে পুরুষের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায়, এখন দেখেন না গবেষণা চালাচ্ছে কেমনে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন, কোন মানুষের পক্ষে এটা সমান করা সম্ভব নয়। সন্তান ধারণ করবে মেয়ের, পুরুষ জীবিকার জন্য বাইরে কাজ করবে, এটা পাল্টান যাবে, যেন একটা সন্তান স্বামী নেবে, সমান অধিকার, যদি বলো অধিকার সমান না, আল্লাহ তারা অধিকার মেয়ে লোকদেরকে বেশি দিয়েছেন। পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে আর মেয়ে লোক ঘরে বসে বসে খাবে, এটা বড় অধিকার না? অধিকার সবচেয়ে বেশি দিয়েছেন, অধিকার দিয়েছেন তিন গুণ, মায়ের খাদম তিনবার বলেছেন। অধিকার সমান চাও কি জন্য? বেশি চাও, কোরআন বেশি দিয়েছে। হ্যাঁ, কর্মক্ষেত্র আলাদা, স্বামীর কর্মক্ষেত্র একটা, স্ত্রীর কর্মক্ষেত্র আর একটা। এই কর্মক্ষেত্র আর অধিকার এক জিনিস নয়। মেয়ে লোকেরা এবারে বিনা কি করবে, পর্দাটা বড় বাধা, এই জন্য রাস্তায় বের হলো। এর সাথে সবাই আমি ছাত্র জীবন দেখেছি, রাস্তায় মিছিল হচ্ছিল, মেয়ে লোকেরা মিছিল করে নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো, বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়ে করো বিয়ে করো। রাস্তার দুধারের ছেলেরা বললো আইয়ে বড় আইয়ে বড়। সেই যুগ থেকে মিছিল হচ্ছে, এখনো হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী নেত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, আরো কত নারী, এরপরও নির্যাতন বন্ধ হয়েছে? কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বন্ধ করতে হলে ইসলামের আইন কায়েম করো, দেখবে নারী নির্যাতন করা দূরের কথা, নারীদের ধর্ষণ করা, শীষ দেওয়া, ওদের মাথায় অ্যাসিড মারা, এর কল্পনা করলো দশ বালতি পানি পান করে, ঠিক কিনা? কোরআনের বিধান আছে, যদি কোনো মেয়েকে ধর্ষণ করে বিবাহিত হয়, এই বাদরগুলোকে ধরে যেন হাতিমবাগ মসজিদের সামনে কি করো ঘোষণা দিয়ে লক্ষ লক্ষ জমা করো, এরপরে দেশকে বাঁধো, অথবা গাছের সঙ্গে বাঁধো, অথবা হাটগুলো গাড়ো, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা কার? এই আইন যদি একটা বাস্তবায়ন করা হতো সারা ঢাকায়, এরপরে ঢাকায় আর জেনারেল বিচারে নাম লইত কেউ? নাম লইলেও তখন তারা দশ বালতি পানি খেত যে এটা এই শাস্তি হতে পারে। এজন্য ইসলামের আইনগুলো বুঝতে হবে। আমাদের দেশে মনে করলো কি পর্দাটাই বড় বাধা, যে কারণে আপনি গিয়ে দেখেন সৌদি আরবের একটা মেয়ে বিয়ে করতে গেলে উল্টো তাদের টাকা দিতে হয়। অনেক যুবক, এত বড় ধনী দেশ, এরপরও বহু যুবক আছে টাকার অভাবে বিয়ে করতে পারে না, আর আমার দেশে উল্টা টাকা দিয়ে বিয়ে করতে হয়। কারণটা কি? ওই যে একদিন একটা উদাহরণ দিয়েছিল, একবেলা নতুন কলা গাছ লাগাইছে, নতুন বাড়ি করছে, নতুন মাটির বড় বড় সাগর কলা হয়েছে। তো এখন কলা বাজারে নিয়ে গেছে, মনে করেন অঙ্কার বা বাসিষ্ঠা নেই, মানুষেরা খেতে যাতে কষ্ট না হয় উপর থেকে ছোলাটা ফেলে দিয়েছে, এরপরে বিক্রি করার জন্য বসলো, আশপাশের ছোট কলা সব বিক্রি হয়ে গেছে, ওর বড় কলা, নতুন বাড়ির বড় কলা কেউ কিনে না। যখন সব গাড়িগুলো এক এক করে চলে যাচ্ছে, ডাক দিল, তোমার আমার কলা কিনে কলা কেন কিনছ না? লোকেরা বললো তোমার কলায় তো পর্দা নাই, এই জন্য কিনছি না, ছোটগুলোতে কিনছি, আমরা তো পর্দা আছে। আর সর্বনাশ, এই পর্দাটা তো ফেলে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য, এটা একটা ঝামেলা মনে করেছিলাম, বাধা মনে করেছিলাম, সেজন্য ফেলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা পয়সা লাগবে, বিনা পয়সায় খাও। যুবকেরা বললো যে না, বিনা পয়সায় যে খাবো, ওই কলায় ধুলাবালু পড়েছে, মশা মাছি পড়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, এটা খেলে পেট খারাপ হবে, কাজে বিনা পয়সা দিলেও খাবো না, খেতে পারি শর্ত আছে, কলাও দিবা আর পেট খারাপ হলে পয়সা ঔষধ কিনে ওষুধের টাকা দিবা। ঠিক এরকম এই মেয়েদের পর্দা ফেলে দেওয়া হয়েছিল বাধা মনে করে, এরপরে যখন রাস্তাঘাটে তারা ফ্রি হয়ে গেল, এখন ছেলেরা বিয়ে করে না, বিনা পয়সা বিয়ে করো, বিনা পয়সাও করবো না, আগে বাড়ি গাড়ির ব্যবস্থা করো, ঢাকায় ফেরার কিনে দাও, বিদেশ যাওয়ার টিকিট দাও, অমুক জিনিস কিনে দাও, তাহলে বিয়ে করতে পারি, কারণ তুমি কয়জনের সাথে সম্পর্ক আল্লাহ জানে, যদি উল্টা পাল্টা করো তার যদি উড়াল দিয়ে বিদেশ চলে যেতে পারি। আমার ভাইয়েরা, আমি সেজন্য বলেছিলাম আজকের এই আয়াতের থেকে, যেই মহিলার ঘরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বসবাস করতেন, লালিত পালিত হচ্ছিলেন, সেই মহিলা তাকে ডাকলো, অগল্লাকাতিল আবওয়াবা, এবং সব দরজাগুলো বন্ধ ছিল, অকালাত হাইতালাত, এবং বললেন আমি আসো। যুবকদেরকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, এরকম যদি গুনাহের আহ্বান থাকে, সুন্দরী নারী তোমাকে আহ্বান করে, আর সেক্ষেত্রে তুমি করবে কি? আলা মাআদাল্লাহি, আমি আল্লাহর পানা চাই, আল্লাহর আশ্রয় চাচ্ছি, মাআদাল্লাহি, আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহর আশ্রয় যেতে হবে, যেই কোনো কঠিন মুহূর্তে, যেই কোনো বিপদের সময় পানা যাব কার কাছে? নাকি খাজা বাবার কাছে, না মাজারের কাছে, কালা মাআদাল্লাহি, আল্লাহর পানাহে আল্লাহর আশ্রয় চাই। হাদিসে বলা আছে তাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিবসে যখন আল্লাহর আরশের ছায়াবিহীন আর কোন ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের তলে সাত ধরনের মানুষদেরকে আল্লাহ তারা আরশের তলে ছায়া দিবেন, সুবহানাল্লাহ। সেই সাত প্রকারের মানুষের মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে সাব্বুন, ওই যুবক, যেই যুবককে দাতহু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া নাসাবিন, সুন্দরী বংশীয় উচ্চ বংশের সুন্দরী রমণী তাকে আহ্বান করছে অপকর্ম করার জন্য কোনো বাধাও নেই। তারপরে সে বলে ইন্নি আতাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যে এই সুন্দরী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহর কাছে সে আশ্রয় চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককেও কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবেন, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আমরা দেখি দিনদার তারাও পাগল হয়ে যায়, কোন মেয়ের জন্য রাত তার পাগল হয়ে যায়, নামাজিও কেমনি তার বিয়ে করে হুজুরকে দৌড়ে তাবিজের জন্য। আল্লাহকে ভয় করো, বিয়ের আগ পর্যন্ত এই মেয়ের সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই। বিয়ের উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন অতটুকু দেখা যায়, এরপরে দেখা শেষ। এখন তুমি বারবার দেখবার বলবো আমি বিয়ের জন্য দেখতেছি, এটা জায়েজ নেই। বিয়ের জন্য যতটুকু প্রয়োজন একবার দেখলেই যথেষ্ট হয়ে গেল, এটা দেখা যায়, আমি আগেও বলেছি। কিন্তু তার মানে এই না যে এখন তার সাথে ঘোরাফেরা করবে, তার সাথে পার্কে ঘুরবে, আড্ডা দিবে, তারপরে আরো কত কিছু, এগুলো জেনার কাজ। জেনা খালি মুখ, বাস্তব জেনা জেনা ছিল না, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, মুখের জেনা আছে, হাদিসে বলা আছে প্রত্যেকটা জেনা আছে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, পায়ের জেনা চলা, মুখের জেনা কথা বলা, এরপরে সর্বশেষ জেনা যেটা ওটা হলো অঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হয়। এই জন্য মনে রাখতে হবে যারা এই সমস্ত কাজে লিপ্ত আছেন তারা জেনায় লিপ্ত আছেন, এই জন্য তওবা করতে হবে। এই সূরা আমি তাফসীর করার পিছনে অনেক রহস্য আছে, কারণ একটা মুকাম্মাল দিন আমাদের আজকে আলোচনা, এটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের বিশেষ করে দিনী ভাইয়েরা যারা যুবক মসজিদে আসেন, নামাজ পড়েন, ওদা রাখেন, আল্লাহকে ভয় করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তারা আপনার জীবনে সুন্দর শান্তি দিয়ে দিবেন। সেজন্য বলছেন মাআদাল্লাহি, আল্লাহর আশ্রয় চাইতে হইবে, আল্লাহর কাছে পানা চাইতে হইবে। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার আল্লাহ আমাকে, আমার রব আমাকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। জুলাইকা যখন আহ্বান করলো সুন্দরী রমণী, আবার কোনো বাধা নেই, ইউসুফ একজন পুরুষ, মনে করতে পারে কেউ যে ইউসুফের ভিতরে বোধহয় পুরুষত্ব ছিল না। কোরআন এর জন্য বলছে সামনের আয়াত, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বিহি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা ইউসুফের দিকে আকৃষ্ট হল, ওয়া হাম্মা বিহা এবং ইউসুফও জুলাইখার দিকে আকৃষ্ট হতো, লাউলা আররা বুরহান রাব্বিহি, যদি তার রবের পক্ষ থেকে বুরহান সুস্পষ্ট দলিল প্রমাণ না দেখত তাহলে ইউসুফ আকৃষ্ট হতেন। বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর আশ্রয় নিলেন, এটা এই জন্য না যে তার গুনাহের কোন স্পৃহাই ছিল না। আর এটা চোরের যদি চুরি করার ক্ষমতাই না থাকে, সে বলে আমি চুরি করি না, একটা লোক মেথর সে কয়ে আমি ঘুষ খাই না, আর এটা তোরে ঘুষ দেয় কেটা, ঘুষ যার খাওয়ার সুযোগ আছে সে যদি না খায় এটা তার জন্য কি বুজুর্গি, এটা তার জন্য ন্যাকামো। গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি গুনাহ না করে আল্লাহকে ভয় করে বিরত থাকে এটা তার জন্য একটা ন্যাক আমল। ওই যে তিনজন লোক গুহায় ছিল, বৃষ্টি হচ্ছে, গুহায় আশ্রয় নিয়ে হঠাৎ করে একটা পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেছে, এখন বের হওয়ার কোন সুযোগ নেই। তখন তারা একমাত্র আল্লাহকে ভরসা মনে করলো আর বলল আমরা জীবনে যে যা ন্যাক আমল করেছ সবচেয়ে বড় ন্যাক আমলটা নিয়ে আল্লাহর কাছে আবেদন করো। একজন ছিল সে আবেদন করলো, তিনজনে তিনটা দোয়া করেছে, কিছু অংশ গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করেছিল যে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমি তার উপর আকৃষ্ট ছিলাম, দীর্ঘদিন পর্যন্ত তার সাথে আমি ভালোবাসা করার জন্য ঘোরাঘুরি করেছি, কোনো সুযোগ পাই নাই, একবার তার অভাবে পড়ে গেল, টাকার প্রয়োজন, তখন আমার কাছে আসলো, আমি তাকে প্রস্তাব দিলাম যে যদি সে অপকর্ম করতে রাজি হয় তাহলে তাকে টাকা দেওয়া হবে, এবং এইভাবে সে রাজি হল। শেষ পর্যন্ত যখন তার সাথে এই অপকর্ম করার জন্য তৈরি হল, তখন সে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আল্লাহ, ওই মুহূর্তে কোন রকম বাধা ছিল না, যখন সে শুধু বলল আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে শুধু ভয় করে তখন সেখান থেকে সরে গেছিলাম। আল্লাহ এটা তোমার জন্য করেছিলাম, যদি কবুল করে থাকো আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও, সঙ্গে সঙ্গে পাথরটা গুহার মুখে সরে গেছিল। এই জন্য গুনাহ যদি করার সুযোগ থাকে, এরপরে গুনাহের থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এটার জন্য বিরাট পুরস্কার দেন। আজকের আলোচনা সেটা আছে, যাদের ঘুষ খাওয়ার সুযোগ আছে, জেনারেল বিচারের সুযোগ আছে, সেই সময় আল্লাহকে ভয় করে এর থেকে বিরত থাকা, এটা বড় বুজুর্গি। সেই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইকা ইউসুফের প্রতি আকৃষ্ট হল এবং ইউসুফও জুলাইকার প্রতি আকৃষ্ট হল। লাওলা আর-রাআ বুরহান রাব্বিহি, যদি আল্লাহর পক্ষ থেকে বুরহান সুস্পষ্ট বিধান না দেখত, বুরহান আল্লাহর পক্ষ থেকে তখন একটা বিধান, একটা দলিল, একটা কিছু দেখানো হয়েছিল, নিদর্শন দেখানো হয়েছিল, সেটা কি তাফসিরে উল্লেখ করা আছে, কোন কোন জায়গায় আছে, কোরআন শরীফের কিছু আয়াত লেখা ছিল, কোন তাফসিরে আসছে, সেটা ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলেন তিনি আঙ্গুল কামড়াচ্ছেন, কোন তাফসিরে আছে যে উনি গায়েবের থেকে আওয়াজ পাইলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। যাই হোক, এরকম ভাবে এই অপকর্মের জন্য আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামও আকৃষ্ট হতেন, বোঝা গেল গুনাহের খেয়াল আসলে এটা কোনো অন্যায় না। হাদিসে বলা আছে গুনাহ খেয়াল আসে পাঁচ রকমের, একটা লোক গুনার খেয়াল আসলো চলে গেল, এটা কোনো হবে না। খেয়াল আসলো কিছুক্ষণ চিন্তা ভাবনাও করলো করার জন্য, তাতেও গুনাহ হবে না। খেয়াল আসলো গুনাহ করা না করার সিদ্ধান্তের দিকে চলে গেল, গুনাহ করার সিদ্ধান্ত করলো কিন্তু ওটা প্রবল না, তাতেও গুনাহ হবে না। কিন্তু আর একটা লোক গুনাহ করার প্রবল ইচ্ছা করলো, এখন শুধুমাত্র বাধার কারণে গুনাহ করতে পারে নাই, এটা গুনাহ লেখা হবে। কাজেই মনের মধ্যে খেয়াল আসা, গুনাহের উদ্রেক হওয়া, এটা অন্যায় না। অন্যায় হচ্ছে এটাকে নিয়ে গবেষণা করা, এটাকে স্থান দেওয়া এবং গুনাহের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, বাধার অপেক্ষায় থাকা, বাধা দূর হওয়ার অপেক্ষায় থাকা, এগুলো গুনাহ। এই জন্য গুনাহকে নিয়ে বেশি চিন্তা করারও সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা কাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন আমি এভাবেই তার থেকে অন্যায় এবং অপবাদ বেহায় আপনার কাছে তার থেকে সরিয়ে দিলাম। ইন্নাহু মিন ইবাদিনা আল মুখলাসিন, নিশ্চয়ই ইউসুফ একজন আমার খালেস বান্দা, আমার একনিষ্ঠ, আমার প্রিয় বান্দা, খালেস বান্দা। মুখলেস বলা হয় যারা আল্লাহর ইবাদত করে সর্বাবস্থায় এমন ভাবে মনে মনে ধারণা থাকে যে আমাকে আল্লাহ তারা দেখতে পাচ্ছেন। বুখারী হাদিসে বলা আছে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ফাইন্নাকা ইল্লাম তারাহু, কেননা তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তারা তোমাকে দেখতে পাচ্ছেন। এই ধারণা সবসময় রাখবে, তাহলে দেখবে যে ইনশাআল্লাহ টেবিলের নিচ দিয়ে নিতেও খেয়াল করবে যে আল্লাহ দেখতে পাচ্ছেন, দরজা বন্ধ সেখানেও নিতে ভয় করবে যে আল্লাহ দেখতে পাচ্ছেন। এইভাবে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকানো, তারপর আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ভয় করলেন, এরপরে তিনি কি করবেন, তার সামনে দরজা বন্ধ, একটা দু সাতটা দরজা বন্ধ, দেওয়াল চতুর্দিকে, কি করবেন, বসে বসে তাসবি করছেন, কি হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা হবে। আমাদের এটাও একটা বড় সবক, যখন আমাদের একটা কথা আছে, যখন দুই দিকে বিপদ থাকে তখন ছোটটা করা যায়, দুইটা বড় গুণা, একটা ছোট গুণা, একটা বড় গুণা, বড়টা থেকে বাঁচার জন্য ছোটটা করা যাবে। ইউসুফ আলাইহিস সালাম কি এটা করেছিলেন না অন্য কোন কাজ করেছিলেন, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ সেই সবক নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।